প্রথম নম্বরের প্রতিশ্রুতি, ভূমণ্ডলের শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। দ্বিতীয় নম্বরের প্রতিশ্রুতি, তোমাদের যে ইসলাম ধর্মকে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি, সেই ইসলাম ধর্মকে সারা দুনিয়ার আনাতে আনাতে প্রতিষ্ঠিত করে দেব। বিশ্বাস হয় হয়েছে কোনদিন? তোমাদের জন্য যে ইসলাম ধর্মকে আমি পছন্দ করে নিলাম, আল্লাহ আয়াতে বলছেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওই বিদায় হজের ভাষণের দিন, বিদায় হজের ভাষণের দিনে এই আয়াত, এখন যে আয়াত পড়লাম বিদায় হজের ভাষণের দিনে নাজিল করেছিল, সেই দিনের কথা আল্লাহ বলেন, আজকের দিনে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম, আর একমাত্র ইসলাম ধর্মকে তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ করে নিলাম। আমাদের ইসলাম ধর্ম আল্লাহ আর পছন্দ নিয়ে যাবে। আর অন্য ধর্ম সম্পর্কে আল্লাহ কি বলছেন কোরআনের অন্য আয়াতে, লাই ইউকবালা, কখনো গ্রহণযোগ্য হবে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুজহিরাহু আলাদ্দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম দিয়া, ধর্মগ্রন্থ কোরআন দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। এই প্রেরণের চূড়ান্ত লক্ষ্য হল সারা দুনিয়ার সমস্ত বাতিল ধর্ম মিটিয়ে দিয়ে একমাত্র আল্লাহর পছন্দ সেই ইসলাম ধর্মকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দেবে। সমস্ত বাতিল ধর্ম দুনিয়া থেকে মিটে গেছে কোনদিন? ইসলাম ধর্ম সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে কোনদিন? 55 নম্বর আয়াতে যে তৃতীয় ওয়াদা দিলেন, কি ওয়াদা বাস্তবায়ন হবে কবে? এই প্রশ্নের জবাবও আগামীকাল ইনশাআল্লাহ, এই প্রশ্নের জবাবও আগামীকাল। সারা দুনিয়ার সমস্ত বাতিল ধর্ম মিটে যাবে কবে? সারা দুনিয়া জুড়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে কবে? আল্লাহর পছন্দ সেই ধর্ম সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে কবে? আল্লাহর পছন্দ সেই ধর্ম একমাত্র ইসলাম, এটাকে আল্লাহ সমস্ত দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেবেন। এটা আল্লাহ কত নম্বর ওয়াদা? 2 নম্বর ওয়াদা। আল্লাহ কোরআনে ইসলামকে ধর্ম বলেছেন, আমার পছন্দ সেই ধর্ম। নবী হাদিসে ইসলামকে ধর্ম বলেছেন। একাদিতে আল্লাহ রসুল বলেন, তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই ইমানের স্বাদ উপলব্ধি করতে পারবে আধ্যাত্মিকভাবে। 1 নম্বর, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট, আল্লাহকে রব হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যেই ব্যক্তি সন্তুষ্ট, এই তিনটা তুষ্টি যার মধ্যে আছে ইমানের স্বাদ আধ্যাত্মিকভাবে উপলব্ধি করতে পারবে। আল্লাহকে কি হিসাবে সন্তুষ্ট, ইসলামকে কি হিসাবে ধর্ম? কোরআনে আল্লাহ ইসলামকে ধর্ম বলেছে, হাদিসেও নবী ইসলামকে কি বলেছেন? ধর্ম বলেছেন। সুতরাং ইসলামের আর কোন মন গরাবের কাছে দেওয়ার দরকার নাই, ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম। কিন্তু আমরা অনেকেই জানি না ধর্ম কারে কর। এই প্রশ্নের জবাব দিতে গেলে আমার আলোচ্য বিষয় এর বাইরে চলে যেতে হবে, অসম্ভব। এটা তফসি ওয়াজ নয়, যদি প্রসঙ্গ আছে কখনো অন্য সময়ে জবাব দেওয়ার চেষ্টা করা হবে। ধর্ম কারে কর? আল্লাহ কোরআনে ইসলামকে একটা পূর্ণাঙ্গ ধর্ম বলেছেন, নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে ইসলামকে ধর্ম বলেছেন, আমাদের ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিতে আপত্তি আছে? বড় আল্লাহ রাসূল বলেন, ইসলামকে ধর্ম হিসাবে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, ইমানের স্বাদ আধ্যাত্মিকভাবে উপলব্ধি করতে পারো। এই পছন্দসই ধর্মকে আল্লাহ বলেন সারা দুনিয়ায় আল্লাহ নিজ দায়িত্বে প্রতিষ্ঠিত করে দেবেন। কত নম্বর ওয়াদা এটা? তিন নম্বর ওয়াদা আল্লাহ বলেন, ওয়ালা ইউবাদদিলাল্লাহুম মিম্মাদি খাউফিহিম আমনা। বেদিন কাবিরের জুলুম অত্যাচার, বেদিন কাবিরের একতরফা জুলুম নির্যাতন, বেদিন কাবিরের ঘাত প্রতিঘাত আঘাত পাল্টা আঘাত যুদ্ধ বিগ্রহের সকল প্রকার অশান্তি থেকে হে মুসলমানের দল আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করবো, সেটা আমার তিন নম্বরের ওয়াদা। বেদিন কাফিরের জুলুম অত্যাচার থেকে হামলা থেকে মুসলমানদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন, এটা আল্লাহর কত নম্বর ওয়াদা। আমরা বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেদিন কাফিরের হামলা থেকে নিরাপদে আছি না বিপদে আছি? আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হইল কই? প্রত্যেকটা ওয়াদার সাথে প্রশ্ন আছে কিনা? প্রথম দুই ওয়াদার সাথে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের জবাব আগামীকালের জন্য বাকি রইল, তিন নম্বর ওয়াদার সাথে যে প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ইমানদারদের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ, তিন তিনটা ওয়াদা কিন্তু বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষে। ইমানদারদের সাথে আল্লাহ যে তিনটা ওয়াদায় আবদ্ধ হইলেন বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষে। শর্তটা কি? একমাত্র শর্ত ওয়া আমিলুস সালিহাত। আলেমরা তো জানেন, এই ছাত্ররাও বুঝে ফেলেছে শর্তটা কি, ওয়া আমিলুস সালিহাত। বিশ্বাসের বেলায় যেমন তোমরা ইমানদার, আমলের বেলায় যদি ইমানদার হইয়া যাও। ইমানদারের আমল কি বদ আমল না নেক আমল? নেক আমল ওয়ালা যদি হইয়া যাও, শুধু আল্লাহকে বিশ্বাস করলেই হবে না, আল্লাহর বিধান যদি আমল করে নেওয়ালা হইয়া যাও, শুধু কোরআনকে বিশ্বাস করলেই হবে না, কোরআনের কথা যদি বাস্তবায়ন করে নেওয়ালা হইয়া যাও, শুধু রসুলকে বিশ্বাস করলেই হবে না, রসুলের তরিকাকে যদি নিজের জিন্দগিতে বাস্তবায়ন করে নেওয়ালা হইয়া যাও, আমার তিন তিনটা ওয়াদা আমি আল্লাহ তোমাদের মধ্যে বাস্তবায়ন করে দেব। তিনটা ওয়াদা দিয়েছেন আল্লাহ মুসলমানদেরকে বিনা শর্তে না শর্ত সাপেক্ষে। শর্ত কয়টা? শর্ত কয়টা? একটা। কি শর্ত? নেক আমল ওয়ালা হইয়া যাও। কয়টা শর্ত? এক শর্তে তিন ফল, এক শর্তে তিন ফল। পক্ষান্তরে যদি তোমরা শর্তটা লঙ্ঘন করো, পরিণামটা কি হবে? আল্লাহ খুব সবিস্তারে বলেছেন উন্নয়ন, যদি এই শর্তটা তোমরা লঙ্ঘন করো তাহলে তোমাদের পরিণামটা কি হবে? আল্লাহ বলেন, ওয়াকাবাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরযি মাররাতাইন ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা ফা ইযা জাআ ওয়া'দু লাহুমা বাসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাত দিয়ারি ওয়া কানা ওয়াদাম আসতেছে কিনা সামনে? যে শর্ত ইমানদারের দলে পালন করলে আল্লাহ তিন ওয়াদা পূরণ করবেন বলেছেন, সেই শর্ত লঙ্ঘন করলে মুসলমানদের কেমন দুর্গতি হবে দুনিয়াতে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন এই আয়াতগুলি। আল্লাহ বলেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরযি মাররাতাইন। বনি ইসরাইলের নবীগণের কাছে যে সব আসমানি কিতাব নাযিল করেছিলাম, বনি ইসরাইল কোরআন তেলাওয়াতের অভ্যাস যারা রাখেন প্রায় আয়াতে পাইবেন বনি ইসরাইল, বনি ইসরাইল, বনি ইসরাইল। যেহেতু এরা তফসির বোঝার জন্য কাজেই বনি ইসরাইল আগে বুঝলে বিষয়টা বুঝতে সহজ হবে। বনি ইসরাইল কি? বনি ইসরাইল কথার তর্জমা হইল ইসরাইলের বংশধর, ইসরাইলের আওয়াজ। ইসরাইলকে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার প্রায় 3000 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবাগমন করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু, তার মাতৃভাষায় হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ছিল ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের মাতৃভাষায় হিব্রু ভাষায় যেহেতু তার আরেক নাম ছিল ইসরাইল, এই জন্য তার 12 ছেলের পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বলা হয় বনি ইসরাইল। এইরকম ইসরাইল কারে কয়, যারা সপ্তমায় কোরআন করেন আর কতক্ষণ পরে হতে আয়াতে বলেন ইয়া বানি ইসরাইল ওয়াকাদাইনা ইলা বানি ইসরাইল, বনি ইসরাইল যখন হইবেন যদি বুঝতে যান তখন স্মরণ করতে হবে ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের পরবর্তী আওলাদদেরকে কোরআনের ভাষায় বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের প্রথম ছেলের নাম অধিকাংশ মুফাসসিরিনের কেরামের মতে 12 ছেলের প্রথম ছেলের নাম ইয়াহুদা, ইয়াকুব আলাইহিস সালামের 11 ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের নাম বিনিয়ামিন। এই 12 ছেলের আওলাদগণকে কোরআনের ভাষায় বলি ইসরাইল বলা হয়। এদের হেদায়েতের জন্য আল্লাহ হাজার হাজার নবী প্রেরণ করেছেন, অগণিত নবী রসূল প্রেরণ করেছেন বনি ইসরাইলের হেদায়েতের। এর মধ্যে একজন বিশিষ্ট নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিল। আর একজন বিশিষ্ট নবী বনি ইসরাইলের, বনি ইসরাইলের আর একজন বিশিষ্ট নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ বনি ইসরাইলের হেদায়েতের জন্য ইঞ্জিল কিতাব নাযিল করেছিল। মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইলের হেদায়েতের জন্য আল্লাহ কোন কিতাব নাযিল করেছিলেন, তাওরাত। ঈসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইলের হেদায়েতের জন্য আল্লাহ কোন কিতাব নাযিল করেছিলেন, ইঞ্জিল। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আসমানের সশরীরে জিন্দা উত্থিত হওয়ার 400 বছর পর সাই বন্দিতে তাওরাত আর ইঞ্জিলের সমন্বিত এডিশন তৈরি করে, কয় বন্দিতে, সাই বন্দিতে, কতদিন পরে, ঈসা নবীর আরো 400 বছর পরে, কোন কোন কিতাবের সমন্বিত এডিশন, তাওরাত আর ইঞ্জিলের। এটাই বর্তমান বিশ্বের খ্রিস্টানদের হাতে বাইবেল নামে পরিচিত। বাইবেল কোন কিতাবের নাম, তাওরাত আর ইঞ্জিলের নাম। আগে মূসা নবীর কাছে তাওরাত নাযিল হয়েছে, অনেক পরে ঈসা নবীর কাছে ইঞ্জিল নাযিল হয়েছে, তারপরে ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারপরে আরো 700 বছর অতিক্রম হয়ে গেছে। এই দুই কিতাবের কোন পাত্তা ছিল না জগতের কারো কাছে। 700 বছর পরে সাই বন্দিতে আইয়া কয় দুই কিতাব আমরা একত্র করছি, কই ভাই তো 700 বছর পরে কই ভাই তো আল্লাহ পাক রাব্বুল আলামিন ইউহারিফুনাল কালিমা ইহুদিরা তাদের হেদায়েতের জন্য আল্লাহ যে তাওরাত কিতাব নাযিল করেছিলেন এর কোন বিধান অপছন্দ হইলে তাকে হলো এর মসজিদের মন করা মন করা অংশ লাগাইয়া দিত। খ্রিস্টানেরা ইঞ্জিল কিতাবে কোন বিধান তাদের পছন্দ না হইলে বাদ দিয়া মন করা ভাবে নতুন কথা লেখে রাখত। এইভাবে তারা তাদের নাজির তাদের কাছে নাযিল কিত আসমানি কিতাব গুলিকে বিকৃত করে ফেলত। ওই বিকৃত দুই কিতাবের এডিশন সাইফন্ডিতে 400 বছর ঘরে রচনা করিয়া বাইবেল নামে প্রসিদ্ধ করেছে। এই বাইবেল বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের কাছে আছে, বুঝে থাকলে বলুন বর্তমান দুনিয়ার বিদ্যমান বাইবেল অবিকৃত না বিকৃত? বিকৃত। এই বিকৃতির বিস্তারিত বিবরণ জানতে চাইলে আধুনিক বিশ্বের সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ইউরোপের ডক্টর মরিস বুকাইলির লেখা দি বাইবেল এন্ড দি কুরআন এন্ড দি সায়েন্স সবিস্তারে বিবরণ পাইবেন, পড়তে পারেন। কড়ায় গন্ডায় চুল ছেঁড়া বিশ্লেষণ করে দলিলের কষ্টি পাতলে যাচাই করে প্রমাণ করে দিয়েছেন ভদ্রলোক বর্তমান দুনিয়ার বিদ্যমান বাইবেল একটা বিকৃত কিতাবের স্বরূপ মাত্র। বলতেছিলাম বনি ইসরাইল কারে কয়, বুঝলেন? এই আর নাম বনি ইসরাইল। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা বনি ইসরাইল, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বনি ইসরাইল। আল্লাহ বলেন বনি ইসরাইলের হেদায়েতের জন্য যে নবী রসূল প্রেরণ করেছিলাম তাদের কাছে যে সমস্ত আসমানি কিতাব নাযিল করেছিলাম বিশেষত মূসা নবীর উম্মতের কাছে যে মূসা নবীর কাছে তার উম্মতের হেদায়েতের জন্য যে তাওরাত কিতাব নাযিল করেছিলাম তাতে আমি উল্লেখ করে দিয়েছিলাম হে মূসা নবীর উম্মতেরা দুই ধরনের পাপ যদি তোমরা করো তাহলে তোমরা ইমানের দাবিদার হওয়া সত্ত্বেও সরাসরি বেঈমান যারা তাদের হাতে তোমরা লাঞ্ছিত হবে। দেখেন আপনারা সমস্যা আসতেছে কিনা সামনে। বনি ইসরাইলদের নবী নবীগণের কাছে নাযিলকৃত কিতাবে আল্লাহ বলে দিয়েছিলেন, হে বনি ইসরাঈলেরা, তোমরা ঈমানের দাবিদার, তোমরা আল্লাহ মানার দাবিদার, তোমরা নবী মানার দাবিদার, তোমরা কেবলা মানার দাবিদার, তোমরা আল্লাহর কিতাব মানার দাবিদার। এই রকমের দাবিদার হইয়া যদি দুই ধরনের পাতে লিপ্ত হইয়া যাও, সরাসরি বেদিন কাফের, যারা বলে আল্লাহ মানি না, যারা বলে নবী মানি না, যারা বলে কেবলা মানি না, যারা বলে আল্লাহর কিতাব মানি না, এমন সরাসরি বেদিন কাফিরের কাছে তোমরা চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হবে। কয় ধরনের ভাব করলে? দুই ধরনের। কি কি? আল্লাহ বলে বিশ্বাস করার মানে হইল তিনি আমাদের মাওলা, আমি তাদের, আমরা তার গোলাম। আল্লাহকে বিশ্বাস করার মানে হইল আল্লাহ আমাদের মনি, আমরা তার গোলাম, তার বিধান লঙ্ঘন করে চলবো আজীবন যেহেতু আমরা গোলাম। কি বলে? বিধান পালন করে চলবো আজীবন। যে আল্লাহকে মাওলা বিশ্বাস করেছ, যে আল্লাহর বিধান পালনের প্রতিশ্রুতি দিয়েছ, যেই নবীকে বিশ্বাস করেছ, যেই নবীর তরিকা পালন করণের প্রতিশ্রুতি দিয়েছ, তা যদি লঙ্ঘন করো, আল্লাহর বান্দা হওয়ার দাবি করে আল্লাহর বন্দিকে যদি ছেড়ে দাও। বর্তমানে বাংলাদেশ এমন মুসলমান যারা আল্লাহর বান্দা হওয়ার দাবি করে আল্লাহর বন্দিকে ছেড়ে দেয়, তাহলে তেরাবালা না এরাবালা, কে কাছে কি হতবালা? আল্লাহর বন্দা হওয়ার দাবি করেও আল্লাহর বন্দেকে ছেড়ে দিয়েছিল, পরিণাম কি হবে আসতেছে সামনে? এটা হলো বনি ইসরাইলের প্রথম নম্বরের পাপ। আল্লাহর বন্দা হওয়ার দাবি করে কিন্তু আল্লাহর বন্দেকে ছেড়ে দেয়। বন্দেকি করার জন্য বন্দা না বন্দেকি না করার জন্য বন্দা? বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানে আল্লাহর বন্দেগি করে না, তারে এরা আল্লাহর বন্দা দাবি করে কিনা, দাবি করে আল্লাহর বন্দা, অথচ বন্দেগি করে না। এটা হলো প্রথম নম্বরের পাপ। এমন পাপ করে নিবেন বর্তমান দুনিয়ার মুসলমানে, অল্প সংখ্যক মুসলমানে না বেশিরভাগ মুসলমানে। তাহলে বনি ইসরাঈল যেই পাপ করেছিল বর্তমান দুনিয়ার মুসলমান সেই পাপে লিপ্ত কিনা? লিপ্ত। সাজা কি হবে আজ বুঝলেন ইনশাআল্লাহ একটু পরে। দুই নম্বরের পাপ, মুসলমানের সবলে দুর্বলদের অত্যাচার করেনি। তাহলে দ্বিতীয় পাপ, বনি ইসরাঈলের যে দ্বিতীয় পাপ ছিল, এই দ্বিতীয় পাপ বর্তমান সব দুনিয়ার মুসলমানদের সমাজে ঢুকছে কিনা? আল্লাহ বলেন এই দুই ধরনের পাপ যখন তোমরা করবে, বনি ইসরাঈলদের নবীগণের কাছে নাযিলকৃত কিতাবে আমি বলে দিয়েছিলাম, এই দুই ধরনের পাপ যখন তোমরা করবে, আল্লাহর বান্দা হওয়ার দাবি করে আল্লাহর বন্দেগি ছেড়ে দিবে, আর তোমাদের সবলের আর দুর্বলের উপর অত্যাচার করবে, এই দুই ধরনের পাপ যখন তোমরা করবে, তখন তোমরাও তোমাদেরকে কি কি সাজা আমি দেব? আল্লাহ বলেন এইরকমের পাপে তুই দুইবার লিপ্ত হবে বলে ইসরাঈল আল্লাহ আগে বলে দিয়েছে। প্রথম দফা যখন এই দুই পাপে লিপ্ত হইল বলে ইসরাঈল, আল্লাহ বলেন সোনা সাদা কি সাদা হইল, পাঁচটা আলাইকুম ইবাদ আল্লাহ উলি বাসিন সাবিত, আমার কতগুলি নফর মান বান্দা থাকে দুনিয়াতে, আমার কতগুলি বেঈমান বান্দা থাকে দুনিয়াতে, আমার কতগুলি কাফের বান্দা থাকে দুনিয়াতে। হে ইমানদার বান্দার দল, তোমরা যখন আল্লাহর বন্দেকে ছেড়ে দিবা, হে ইমানদার বান্দার দল, তোমরা যখন সবাইরা দুর্বলের উপর অত্যাচার করবা, তখন তোমাদেরকে যত ভাবে আমি আল্লাহ সাহায্য করব, এর প্রথম পদ্ধতি হইল যে সমস্ত বেদিন কাফেরেরা আমি আল্লাহর বান্দা বলে স্বীকারই করে না, আমার কোরআন আমার নবীর করা কিতাব কেমন মানার স্বীকারই করে না, আমার পাঠানো নবীকে অনুসরণ করার অনুসরণ করতে রাজি হইল হয় না, এমন বেঈমান কাফিরদেরকে প্রবল বানাইয়া শক্তিশালী বানাইয়া, হে ইমানদার ইমানদারের দল, তোমাদেরকে পিটাইবার জন্য বেদিন কাফিরের পরাক্রমশালী সেনাবাহিনীকে তোমাদের জনপদে ঢুকাইয়া দেব। মুসলমানের সমাজের ভিতরে, মুসলমানের জনপদের ভিতরে বেঈমান পরাক্রমশালী শক্তিশালী সেনাবাহিনী মুসলমানদের জনপদের ভিতরে ঢুকে পড়বে, তার দেওয়া শক্তি পাইয়া আমি আল্লাহ দেওয়া শক্তি পাইয়া। আরে দেখেন মানে মানে হয় বেঈমান, দেখলা এই শক্তি দিলেন কেন? আমরা কত বড় গুণাগার হই বেঈমান তো না, আল্লাহরে বিশ্বাস তো করি, আসেন আপনারা, বর্তমান দুনিয়ার লক্ষ কোটি মুসলমানের অন্তরে অন্তরে এই প্রশ্ন আছে, বার্মার মুসলমান যত বড় গুনাহের হোক আল্লাহ বিশ্বাস করে, অযোধ্যার মুসলমান যত বড় গুনাহের হোক আল্লাহর নবীকে তো বিশ্বাস করে, বসনিয়া কেস্তিয়ার মুসলমান, কাশ্মীর অযোধ্যার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান যত বড় বদামল বলা হোক আল্লাহর নবীকে তো কমসে কম বিশ্বাস করে, বিল ক্লিন্টনে তো আল্লাহর নবীকে বিশ্বাস করে। তাহলে আমাদের অপরাধ একটা, তাদের অপরাধ দুইটা। আমরা একটা অপরাধ কি? আমরা আমল খারাপ, আকিদা বালা, আকিদা বালা মানে আল্লাহরে আমরা বিশ্বাস করি, আল্লাহর নবীকে আমরা বিশ্বাস করি, আল্লাহর কেবলা আমরা বিশ্বাস করি, আল্লাহর কিতাব আমরা বিশ্বাস করি, কিন্তু আমল খারাপ, নামাজ করি না, আমল খারাপ, রোজা রাখি না, আমল খারাপ, সুদ খাই, আমল খারাপ, ঘুষ খাই না, বাংলাদেশে তো ঘুষ খায় না, বাংলাদেশে তো সব রিক্সাওয়ালা রাতে এরা ঘুষ খায়, যত সব লেবারের রাতে এরা ঘুষ খায়, যত সব শ্রমিকের রাতে এরা ঘুষ খায়, ঘুষ খায় তারা, শুধু লোকেরা না, হরতা করতারা রিক্সাওয়ালায় ঘুষ খাইবার সুযোগ নিভাই কোনো দিন, শ্রমিক লেবারেরা ঘুষ খাইবার সুযোগ নিভাই কোনো দিন। মাঝে মাঝে দেখবেন বাংলাদেশের ভিতরে বিভিন্ন দোকানে ইন্ডিয়ান শাড়ির তল্লাশি করে, ধরা হলে তার বিরুদ্ধে কেস হয়। আমি জিজ্ঞেস করি, ইন্ডিয়ান শাড়ি বাংলাদেশের জমিনের নিচে পাতালপুরি দিয়ে সীমান্তের পাতালপুরি দিয়ে বাংলাদেশে ঢুকে, সীমান্ত ভাড়া ইয়া ঢুকে, সীমান্ত ভাড়া দিবার জন্য এরকম অবৈধ মাল যেন আনাগোনা না হয় তা পাহা দেওয়ার জন্য সরকারের কোনো পাহাড় রাখছে না, এইগুলি ঢুকে সবাই এরা আনা হতে দেখো রিক্সাওয়ালার দল, শ্রমিকের দল, লেবারের দল, আমরা আমল খারাপ, আমরা ঘুষ খাই, কিন্তু আল্লাহরে তো বিশ্বাস করি, বলবে তার মনের কষ্ট, বলুন তোদের একসাথে ব্যবস্থা আছে কিনা নাই, দলিল কাফিরের জুলুম নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য দোয়া করাইবার জন্য বিধি বিধান আছে কিনা নাই, সেই বিধি বিধান হলো যে আল্লাহকে যে আল্লাহর বন্দা স্বীকার করে তো সে আল্লাহর বন্দী করতে হবে, তা না হলে বেঈমানের পিটুনি খেয়ে মরতে হবে দুনিয়া। মুসলমানের নদী আসেন না, তবে আসার মাত্র অনেক বছর বাকি, মুসলমানের নদী দিনে আসার মাত্র এই সময় হাতিয়ালা বাচ্চা দুইয়ের ছিল তা কেবলা সব মুসলমানের যে কেবলা হবে ওদের ভবিষ্যতে কেবলাকে ধ্বংস করেছে আল্লাহ তাআলা পুরা রাখবে আলম তারা গাই যেমন তাদের করে যেমন ভাবে করে হজিদার, যেমন ভাবে করে কাশ্মীর, যেমন ভাবে করে কোচবিহার, যেমন ভাবে করে বস্তিয়ার, যেমন ভাবে করে ফিলিস্তিন। একটা প্রশ্নের জবাব করি না, আমাদেরকে সহায়তা করার জন্য, আমাদেরকে সংশোধন করার জন্য আল্লাহ পরিমাণে শক্তিশালী বানাই আমাদেরকে বিধান, যেন আমরা হুঁশিয়ার হয়ে যেতে পারি, যেন আমরা আমাদের অভিযান করার নেতা বলে হয়ে যেতে পারি, সতর্ক করার জন্য। এটা কি আমাদের সমস্ত বদামলের সাজা? না, ঠিক যে প্রশ্নের জবান লাইন হয়তো প্রচন্ড করে দিতেন আমি আয়তা করার জন্য আল্লাহ বলেন যত রকমের অশান্তি বিরাজ করে সবগুলি মানুষের কুকর্মের আংশিক ফল, মানুষের কুকর্মে সোয়ানা ফল পেতে না আংশিক ফল নিয়ে যেতে হোক বাদল নদী আনিল তোমাদের বদামলের অনন্য ফল, তোমাদের এত বিচার হয়ে আমাদের এই বদামলের সাজা শেষ না সামান্য মাত্র ফোরাটা জাহান নামে জাদু করার জন্য রাখতে পারবে। আর যদি পিপলি খাইয়া তোমরা হুঁশিয়ার হইয়া যাও, নেক আমল লালা হইয়া যাও, আমল সংশোধন করে ফেলো, পরিমাণের দাবি ধরো, তোমাদের অভিযান ছড়া, পরিমাণের পিপলি খাইয়া অভিযোগ তোমাদের অভিযান ছড়া, নেক আমল লালা হইয়া যাও, আল্লাহ পথে ফিরে আসো, নেক আমলের পথে ফিরে আসো, বড় আমলের পথ যদি ফেলে দাও আল্লাহ পথে বলবে তোমাদের সরকারের সাজা মাফ করে দেবে। আল্লাহর উদ্দেশ্য সুতরাং সংশোধন করো, বুঝুন সংশোধনের পদ্ধতি। তাহলে বর্তমান দুনিয়ার বিজ্ঞাপিত মুসলমানদের সামনে বুধিমাত্র পথ আছে তিন নম্বর কোন পথ না, তিন নম্বর কোন পথ না, পাথর দাবল বেমানের অপেক্ষিত হয়ে যাবে ওরা দিনের অপেক্ষা পরে কালে জাহান নামে গেল এক পথ। এই হচ্ছে ভাবি তাই আর একটা কথা কি এক আমার ইয়ারা হইয়া যাও, যেই শক্তি আল্লাহ বেইমান হয়েছেন সেই শক্তি ফিরে যাচ্ছে তাদের হাতে দেওয়া দিবেন আল্লাহ তিন ওয়াদার ভিতরে আছে, যে শক্তি আল্লাহ বেইমান হয়েছেন সেই শক্তি কারে দিবেন ইমান ধরে দিবেন, তাহলে দুনিয়াতে বেইমানের হাতের পিছনে খেয়ে করতে হবে না, পরকালে জাহান নামে যেতে হবে না, রেহাই পেয়ে গেল। এদের কত নম্বর হোক দুই নম্বর হোক কোনটা একদম তাবালা না দুই নম্বর তাবালা, যদি দুই নম্বর তাবালা না লাগে আমার সংশোধন করিয়া বেইমানদের যে শক্তি দিচ্ছেন সেই শক্তি তোমরা পাবে আল্লাহর ওয়াদা, বেইমানদের যেই শক্তি দিচ্ছেন সেই ইমানদারের দল সেই শক্তি তোমাদের খেতে হবে এটা আল্লাহর ওয়াদা, যদি তোমাদের অভিযান করে এক আল্লাহ হয়ে যাও আল্লাহ সেই শক্তি ফিরে তোমাদের হাতে দিয়ে দেবেন, যদি এই পথ গ্রহণ করো তাহলে দুনিয়াতে বেইমানের পিছনে থেকে তোমার রেহাই পেয়ে যাবে, পরকালে জাহান নাম থেকে না যাক পেয়ে যাবে, এটা হলো একটা পথ। আর যদি এটা ভালো লাগে তাহলে পরকালে জাহান নামের আগুনে যাওয়ার জন্য আর দুনিয়াতে বেদিন কাফিরের হাতে জবাই হওয়ার জন্য বলির পাতা হইয়া রেডি হইয়া যাও। আমরা নেতামলা হইয়া দুনিয়াতে বেইমানের হাতে যে শক্তি আছে সেই শক্তি আমরা সঞ্চয় করি, সকালে জাহান্নাম থেকে নমস্কার করি, এদের বুকের কথা আমাদের কথা মুখের বুকে নয়, যদি বুকের কথা হইত এত সব পৃথিবী সারা বিশ্ব জুড়ে মুসলমানের হাতে ইমানের হাতে খাইল, কেন বলে না বিদ্যা এর মাঝে হয় না, কেন সুদ করে দল সুদ ছাড়ে না, কেন দুষ করে দল সুদ ছাড়ে না, কেন লোক করে দল মত ছাড়ে না, কেন গন্ধ করে দল গন্ধ ছাড়ে না, একমাত্র কারণ ওই পৃথিবী খাইতে হয় দল রাখতে রাজি আছি তবুও নামাজ করতে রাজি না, বৈমানের হাতের পৃথিবী খাইয়া ধান দিতে রাজি আছি তবুও গুড় ছাড়তে রাজি না, তবুও সুদ ছাড়তে রাজি না, তবুও বেহরদা ছাড়তে রাজি না, এটা হলো বুকের কথা আর মুখের কথা হলো করে দিন। এই মুনাফিকি আপনি বর্তমান সমাজের মুসলমানদের কাছে মজ্জা পাই করে তুমি মনে মনে হয় মোর মতো বিয়ার মাস করতাম না, এই জন্য মোটা তিনি কেরাম লেখেন এই জাতীয় ইমানদারদের সামনে দুনিয়াতে দুই ভক্তরা তিন নম্বর কোনো হাত নাই কথা কথা আছে, এক নম্বর হাত আমার উচিত করে না বেইমানে রাতের পিঠা হইয়া মরবার জন্য রেডি হইয়া যাও, এগুলো এক পথ। আর একটা দিলে আমার উচিত করে বেইমানে রাতে যে শক্তি আছে সেই শক্তি আল্লাহ তোমাদের হাতে ফিরে দেবেন আর পরকালে জাহান্নাম থেকে রেহাই দিবেন, এটা হলো আরেক পথ। আমরা কোনটা অবলম্বন করেছি ওয়াদাতের পথ অবলম্বন করেছি না নির্যাতন ভোগ করে পথ অবলম্বন করেছি। হিন্দুরাজে বাপুর চিত্তা বাংলো আল্লাহ কি দেখলো না, আল্লাহ চললে আরো সবাই আমি আবার চেষ্টা করলো ইসলাম ধর্মের নাম নিয়ে তোমরা কাফিরের কাম করিয়া যেদিন কাফিরের বিদেশের কাছে লাঞ্ছিত করেছ, এই জন্য আল্লাহ তোমাদের মা বোনদেরকে যেদিন কাফিরের হাতে লাঞ্ছিত করার যোগদান করেছে। তোমার মা বোনের ইজ্জতের দাম বড় না আল্লাহর পছন্দ সেই ধর্মের ইজ্জতের দাম বড়, তোমরা ধরে ভালো উদ্যোগ করছো আল্লাহ সামান্য থাকার জন্য তোমাদের শুধু ভালো উদ্যোগ করছে। মুসলমানের মা বন্ধুকে দর্শন করে যেদিন কাপুরে আল্লাহ চলে সহ্য হয়, আল্লাহ বলেন আমার পছন্দ সেই ধর্ম খারাপ তোমরা বড় বলে হইয়া যেদিন কাপুরের কাছে বিজ্ঞ করে তোমার চলে সহ্য হয়। এখন যদি আপনার হিন্দুরা বাকি মুসলিম বাংলা সময় আল্লাহ কোথায় ছিলেন, কোথায় ছিলেন আল্লাহ কোথায় পৌঁছিলেন, মসজিদের মহাজিদে মুসলমানদের মসজিদের গেলে যখন দেখে তখন মুসলমান কোথা করে হিন্দুরা বাকি মুসলিম বাংলা সময় আল্লাহ এখানে ছিলেন যে মুসলমানের ধর্মের পঞ্চস্তম্ভের তৃতীয় স্তম্ভ নামাজ, এই নামাজ কেন সাফল্য এই সমস্ত মুমিনের দল সফল যারা নামাজের অনুযায়ী কথা করে বলেন তোমরা নামাজের ঘর কাবিরে ভাঙ্গে তোমার আল্লাহ তখন সেখানে থাকে। এই যে মুসলমানের মসজিদ কাবিরে রাখলো, আল্লাহ তখন ছিলেন কোথায়? আল্লাহ বলেন এর মসজিদে আল্লাহ লাগে তোমার ডাকছিলাম তোমার, তুমি এই চিন্তা দেখায় তোমার মসজিদের তোমার বসে তুমি কাবিরে ভাঙবে সময় আমি একটা দিকে পাও, অর্থাৎ তুমি যখন আমার দেখা যাবে না আমি তোমার দেখা যাবে না, মুসলমান আল্লাহ দেখা যাবে দেয় না, তবেই মুসলমানের মসজিদ দেখার দেখুন কাবিরের হাতে দেখবে তার মুসলমান আল্লাহ আল্লাহ যখন দেখছিলেন এই মুসলমান নামাজ হও তখন যখন তোমরা জব দিতে না, তোমরা যখন দেখো আল্লাহ আমাদের প্রতি ব্যক্ত করো তখন আল্লাহ তোমরা দেখা যাচ্ছিস না, আল্লাহ আগে যাব দিতে না তোমরা আগে যাব দিতে না, বুঝে আসছে যে কাবিরা মুসলমানের মসজিদ ভাঙলে সময় আল্লাহ দিতে দেয়, যারা প্রশ্ন করে আল্লাহ পরিষ্কার জব দেয়, যখন কোন ইমানদার ইমানের দাবিদার হইয়া যখন কোন ব্যক্তি ইমানের দাবিদার হইয়া আল্লাহর রাতে জিন্দেগী ছেড়ে দেওয়ার মতো কাজ করবে, সবাই হইয়া দুর্বলের প্রতি অত্যাচার করার মতো কাজ করবে, আল্লাহ প্রত্যেকদিন কাফিরদেরকে শক্তি ধরে ধরে তাদের জনপদে দুঃখের শক্তি দিয়ে শক্তি দিয়ে দেবেন, জনপদে দুঃখা পুরুষদেরকে ঠাই করে ধরে হত্যা করবে, শিশুদেরকে হত্যা করবে, বৃদ্ধদেরকে হত্যা করবে, যুবতীদেরকে দর্শন করবে, আর তাদের মসজিদে যখন মসজিদে ঢুকে মসজিদকে হত্যা করবে, মসজিদের শব্দ ধারণ করে নিয়ে যাবে, এমনকি মসজিদকে ধ্বংস করে দেবে, শুধু বাবরি মসজিদ হেফাজতের জন্য কোরআন নাজিল করা হয়েছে না, সারা দুনিয়ার সকল মসজিদ হেফাজতের ব্যবস্থা দেওয়ার জন্য সারা দুনিয়ার সকল মুসলমানের মা বোনের ইজ্জত রক্ষা রক্ত কবচ হিসাবে সারা দুনিয়ার মুসলমানকে যেদিন কাফিরের নির্যাতন থেকে নিরাপত্তাদান হিসাবে আল্লাহ পাকিস্তান কোরআন নাজিল করেছেন, এই জন্য কোন ব্যক্তি বিশেষের নাম বলেন নাই, কোন স্থান বিশেষের নাম বলেন নাই, কোন মসজিদ বিশেষের নাম বলেন নাই, এই দুই ধরনের পাপে লিপ্ত হয়েছিল, দুইবার বেদিন কাফিরেরা তাদের মসজিদ দখল করেছিল, তবে তাদের মসজিদ ছিল তাদের কেবলা, বনি ইসরাইলের কেবলা পর্যন্ত বেদিন কাফিরে দখল করে নিল, সেই কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এই বিবরণের দ্বারা আমি আপনাদের সামনে যে বিষয়টা ব্যক্ত করতে চাচ্ছি সেটা হল ইমানের দাবিদার বেঈমান কাফিরের হাতে লাঞ্ছিত হয় কেন, এই কেনার জবাব বলুন তো বুঝে থাকলে কেন, নিজেদের বাবা বলার জন্য কেন, ইমানের দাবিদার বেঈমান কাফিরের হাতে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত শোষিত নির্যাতিত অপমস্ত হয় কেন, নিজেদের বয়া দামানের জন্য, সমস্যাটা বুঝে আছে, এটা শুনুন সমাধান করা কেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. আমি আল্লাহ তোমাদের সাথে তিনটা ওয়াদা আবদ্ধ হইলাম, এক নম্বর ওয়াদা সারা দুনিয়ার সকল ক্ষমতা তোমাদের হাতে নিল, দুই নম্বর ওয়াদা যে ইসলাম ধর্মকে আমি আল্লাহ তোমাদের জন্য পছন্দ করে নিলাম সেই ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ নিজ দায়িত্ব সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দেব, তিন নম্বর ওয়াদা বেদিন কাফিরের হামলা থেকে আমি আল্লাহর দায়িত্ব তোমাদেরকে নিরাপদ প্রদান করবো, বেদিন কাফিরের হামলা থেকে ইমানদার কর্মীর হত্যা দান করার ওয়াদা আল্লাহ দিচ্ছেন কিনা? বর্তমান দুনিয়ার ইমানদারেরা এই নিরাপত্তা পাইল না, বঞ্চিত হইল কেন? আল্লাহর ওয়াদা গেল কর, আল্লাহ ওয়াদা করছিলেন বিনা সত্য না করতে করতে সত্যটা কি ছিল? যদি তোমরা নিয়ে কামল ওয়ালা হয়ে যাও, সত্যটা কি ছিল? যদি তোমরা নিয়ে কামল ওয়ালা হয়ে যাও, বর্তমান দুনিয়ার মুসলমানেরা নিয়ে কামল ওয়ালা না বাদা মাল ওয়ালা